الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي تكون عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم سورة بقرة 143 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনে চলার পথে চরমপন্থা, শিথিলপন্থা, মধ্যপন্থা তিনটা পথ আছে। মানুষ স্বাভাবিকভাবেই মধ্যপন্থী হিসাবেই সৃষ্টি হয়েছে। কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে হিংস্রতা, চরমপন্থা পছন্দ করে না। আবার কোনো মানুষ একেবারেই শৈথুল্যবাদ এটাও পছন্দ করে না। আব্বা একটা কথা বললেন, ছেলে মানল না, দেখছি করছি করব, এরকম ধরনের সন্তান যদি থাকে সেই বাপ মা কখনোই ওই সন্তানকে পছন্দ করে না, সে শোনে কিন্তু মানে না, শৈথুল্যবাদ। আর পান থেকে চুন খসলেই বাপকে মারতে আসে, ওই সন্তানকেও বাপ কখনো ভালোবাসে না। বাপ মার কাছে ওই সন্তান সবচেয়ে ভালো যিনি বুঝদার, দূরদর্শী, বুঝে সুঝে কাজ করে, বাপ মা তার জন্য অন্তর থেকে দোয়া। এটা হলো মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। মুসলিম উম্মার মধ্যে এই স্বাভাবিক প্রক্রিয়াটাই জোরদার, কারণ ইসলাম হলো স্বভাব ধর্ম। মানুষের স্বভাব যেটা সেটাকে ইসলাম এলাও করে, স্বভাব বিরুদ্ধ কোনো কাজ মানুষকে চাপিয়ে দেয় না। লা ইকরাহা ফিদ্দীন কদ তাবায়্যানা রুশদ মিনাল গাই, হেদায়েত এবং ভ্রষ্টতা পরিষ্কার হয়ে গেছে, সে কারণ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি করা নিষেধাজ্ঞা হাদিস। এ কারণে দেখা গিয়েছে আল্লাহ রসুলের বাড়ির চাকরটা পর্যন্ত ইহুদি গোলাম ছিল, প্রতিবেশী ইহুদিদের সঙ্গে তার সদ্ভাব ছিল। তার প্রমাণ এই, মৃত্যুর দিন পর্যন্ত ইহুদিদের কাছ থেকে তিনি বর্ম বন্ধক রেখে তার বিনিময়ে খাদ্য নিয়ে তাই খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রতিবেশীদের ইহুদিদের সঙ্গে তার সম্পর্ক ভালো না থাকতো, তাহলে কি তারা তাকে বন্ধক দিত নাকি? পারস্পরিক মামলা, পারস্পরিক আচরণ, লেনদেন মুসলমানের সঙ্গে অমুসলমানের এগুলো থাকবে, তবে দিনের ক্ষেত্রে কোনো আপোষ না। অলম তরদা আনকাল ইহুদ ওয়ালান নাসওয়ার হাত্তা তাত্তাবিয়া মিল্লাতহুম, ইহুদি নাসারা কখনোই তোমার উপরে খুশি হবে না যতক্ষণ তুমি নিজে ইহুদি নাসারা না হও। তা আমরা মুসলমানরা ইহুদি নাসারা হব নাকি? ধর্মের ক্ষেত্রে কোনো আপোষ নাই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপোষ থাকবে, তার সঙ্গে যিনি আমাকে মারতে আসেন না, হত্যা করতে আসেন না, তার সঙ্গে আপোষ তো থাকবেই, কারণ তিনি একটা সুন্দর মানুষ, ভালো কথাবার্তা বলেন, ভালোভাবে চলেন, তার আচরণ ভালো, আমি তার সঙ্গে খারাপ আচরণ করবো কেন? হতে পারে সে অমুসলমান, তাতে কি যায় আসে? কিন্তু আমার নিজের একটা ভাই যদি আমার বুকে ছুরি মারতে আসে, আমি তার খাতির করবো নাকি? সেজন্য বিষয়টা হচ্ছে এই যে কোনো অবস্থায় কারোর সঙ্গে চরমপন্থী আচরণ করা যাবে না, আবার একেবারে শৈথিল্যবাদী আচরণও চলবে না। আপনাকে সবসময় মধ্যপন্থী হয়ে চলতে হবে। এ বিষয়ে আল্লাহ পাক মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। দেখো, আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে করেছি, এই জন্য কিয়ামতের দিন তোমরা মানব জাতির উপরে সাক্ষী হবে এবং তোমাদের উপরে সাক্ষী হবে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাক্ষী যিনি হন তাকে নিরপেক্ষ হতে হয় না। কোনো ব্যাপারে সাক্ষ্যদাতা ওই ব্যক্তিকে মানা হয় যে ব্যক্তি আমাদের দৃষ্টিতে ন্যায়নিষ্ঠ, ভদ্র। পাগলকে কেউ সাক্ষী মানে? নিজের দলের লোককে কেউ দলের পক্ষে সাক্ষী মানে? মানবে না। উদ্দেশ্য নিরপেক্ষতা। মানব জাতির উপরে যারা আমরা সাক্ষী হব, সাক্ষ্যদাতা উম্মত হব, নিঃসন্দেহে মুসলিম উম্মত শ্রেষ্ঠত্ব এখানেই যে আমরা কিয়ামতের মাঠে সকল নবীদের উম্মত যখন নবীদেরকে মিথ্যাবাদী বলবে, আমরা তখন বলব না আমার নবীরা সত্যবাদী ছিলেন, তারা অবশ্যই মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন। এ বিষয়ে বুখারী শরীফ হাদিসটা বললে আপনার পক্ষে সুবিধা হবে। তার আগে বরং বলিনি এই আয়াতটা কেন নাজিল হতে গেল, একটা মহাপরীক্ষা ঘটে গেছিল এই আয়াতের মধ্যে, ওটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন, 16-17 মাস সেখানে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করলেন আল্লাহর হুকুমে। অর্থাৎ মদিনা থেকে উত্তর দিকে হল বাইতুল মুকাদ্দাস, আর মদিনা থেকে দক্ষিণ দিকে হল মক্কা মুকাররমা। আল্লাহ রসুলের মনটা চাচ্ছিল আমি কাবার দিকে ফিরে সালাত আদায় করি, কারণ আমি তো মক্কার লোক, যতই আমরা ঢাকায় যাই 9-12 দিন পাগল হই না, কখন বাড়ি যাব। তো উনি তো আসলে মক্কার লোক, মনটা চায় মক্কা, কাবা গৃহ আল্লাহর ঘর, ফেলে আসলাম সেখানে, আমি সেদিকে ফিরে সালাত আদায় করবো। এটা কোরআনও আল্লাহ পাক বলছেন, খাদনারা তাকাল ওয়াজহিকা ইলা সামা, হে মোহাম্মদ তুমি যে আসমানের দিকে তাকিয়ে খালি বারবার তাকাচ্ছ এদিক ওদিকে, বুঝতে পারছো তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ মক্কার দিকে মুখ ফিরে সালাত আদায় করতে, কিন্তু ব্যস্ত হওয়ার কারণ নেই, ব্যবস্থা হবে সময় মতো বলা হবে। হলেও তাই 17 মাস পরে হঠাৎ আয়াত নাজিল হয়ে গেল যে তুমি ফবাল্লে ওয়াজহিকা শাতরাল মসজিদুল হারাম, তুমি মসজিদুল হারামের দিকে ফিরে তোমার মুখ ফিরাল। তখন কিন্তু উনি আসরের সালাত আদায় করছিলেন, ওই অবস্থাতেই রিটার্ন ব্যাক, একবার ইউ টার্ন বললে আমরা প্রায় শহরে গিয়ে ইউ টার্ন হয়ে গেল, ছিলেন সবাই উত্তর দিকে, ঘুরে গেলেন সবাই দক্ষিণ দিকে, ইমাম চলে এলো সামনে, একবার উল্টা পাল্টা কারবার না। এই আয়াত নাজিল হওয়ার পরে ইহুদিরা এবার শুরু করে দিল, আর মোনাফেকরা শুরু করে দিল, এই যে দেখলে এদের তালে ঠিক নেই, এটা আসলে নবী নাকি? দুদিন আগে কি কথা বললো, এখন ওর কি কথা বললো, এটা পাগলের পিছনে ছড়িয়ে বেড়াচ্ছে। মানে যে যত বলে যত রকম বলা সম্ভব, এখন যেমন আমার করে দেখেন না, যাকে ভালোবাসে তো একেবারে আসমান উঠাই দিই, আর যাকে খারাপ বলে তো একেবারে জাহান্নামে পাঠাই দিই। একবার যদি আমাদের ক্রিকেট খেলার কোনো জায়গায় হারিয়ে যায়, ওর একেবারে বাংলাদেশে স্থান হবে না, আর যদি কোনো মতে জিতে যায় প্রধানমন্ত্রী শুদ্ধ তাকে পুরস্কার দেয়। আরে বাবা, খেলা তো হার জিতে আসেই, ভাবখানা এই তো চরমপন্থীর চিন্তাধারা আমাদের মধ্যে খুব বেশি, বাঙালিদের মধ্যে বিশেষ করে। খুশি হলে তো একেবারে মাথা উঠাই দিল, আর নাকশ হলে তো একেবারে জমিনে নামাই দিল। তো ওই এটা কিন্তু আমাদের একাদশ না, এ দোষ ওদিকে আছে। ইহুদিরা বলল, দেখো আমাদের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, মোহাম্মদ সেদিকে সালাত আদায় করছিল, ও ঠিকই ছিল, সমস্ত নবী বাইতুল মুকাদ্দাসে ফিরে সালাত আদায় করেছে, উনিও তাই করছিলেন, ভালোই ছিলেন। উনি হঠাৎ করে পাল্টাই ফেলে দিল, আসলে মাথা ঠিক নেই, গোলমালে পাগল হয়ে গেল, কথা শেষ। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, দেখো আমি যে তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে সৃষ্টি করেছি, তোমাদের যে কেবলার বিষয়ে যেটা ঘটে গেল, যে কেন লেনা আল্লামা মাইয়াত্তাবিউর রাসূল মিম্মাইয়ানকালিবু আলা আকিবাই, আমি জানতে চাই তোমাদের মধ্যে রসুলের আনুগত্য কে কে করে, আর কে কে মুখ ফিরিয়ে নেয়, এই পরীক্ষা করার জন্যই আমি এই আয়াত নাজিল করেছি। পরীক্ষা হয়ে যাচ্ছে কিন্তু ওয়াইন কানাল্লা কাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। এই পরীক্ষাটা খুবই বড়, কিন্তু তাদের জন্য আদৌ বড় নয় যারা, যাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন। যারা মুনাফিক তাদের জন্যই বড়, দুনিয়াদার তাদের জন্যই বড়। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আল্লাহ যাই বলবে তাই শুনবো, যখন বলবে যেভাবে বলবে সেইভাবেই আমরা শুনতে প্রস্তুত। ইন্নাও তো মুসলমান, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুম খিয়ারাতু মিন আমরিহিম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মুমিন পুরুষ হোক আর নারী হোক, যখন আল্লাহ বা তার রসুলের কোনো ফয়সালা তার কাছে প্রদান করা হয়, তার নিজস্ব কোনো ইখতিয়ার সেখানে থাকে না, আমি করবো কি করবো না এ বলার অনুমতি তার নাই। আল্লাহ হুকুম দিয়েছিল, তুমি সালাত আদায় করেছিলে বাইতুল মুকাদ্দাসের ধুবিরে, এখন হুকুম হয়ে গেল কাবা ঘরের দিকে ফিরে সালাত আদায় করো, সঙ্গে সঙ্গে রিটার্ন ব্যাক করবো। এ নিয়ে আমার যুক্তি পরামর্শ কি? কথা বললেন তো, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এ কেবলা ফিরানোর পরীক্ষাটা নিয়েছিলেন। বলা পরে আল্লাহ বলছেন, ওমা কান আল্লাহ ইউদিয়া ইমানাকুম। অনেকে বলল আমরা যাই এই 17 মাস ধরে বাতিল মুকাদ্দাস দিকে ফিরে সালাত আদায় করলাম, তাহলে এই 17 মাসের সালাত কি সব বাতিল হয়ে গেল? অনেকে তো ওই অবস্থায় মারাও গেছে, তো ওরা তো সব নষ্ট হয়ে গেল। তখন আল্লাহ ফাঁকা নাজিল করলেন যে না, আল্লাহ কারো আমল বিনষ্ট করেন না। বললেন আলহামদুলিল্লাহ, যতটুকু আপনি নেক আমল করবেন আল্লাহকে খুশি করার জন্য, কোন একটা কণা পরিমাণ আমল আল্লাহ বিনষ্ট করবেন না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহ বিন্নাসিল রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মানব জাতির সঙ্গে অত্যন্ত স্নেহশীল এবং দয়াবান। এখানে একটা ফতোয়া বেরিয়ে আসে, মশলা বেরিয়ে আসে, বিরাট একটা আকিদার বিষয় আছে এখানে। লিইউদিয়া ইমানাকুম, আল্লাহ বলছেন তোমাদের ইমানকে আমরা বিনষ্ট করি না। আসলে হওয়া উচিত ছিল ইউদিয়া লেউদিয়া সালাতাকুম, তোমরা যে সালাত আদায় করেছিলে একদিন উত্তরমুখে ফিরি, ওটা আমরা নষ্ট করি নাই। আল্লাহ এখানে সালাতাকুম না বলে ইমানাকুম বললেন, এটা দিয়ে প্রমাণ হয় যে আমল ইমানের অংশ। কত বোঝা গেছে এখন? আমল ইমানের অংশ, যেটা আহলে হাদিসের ইমান, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান। মুরজিয়া যারা, তারা বলেন আমল ইমানের অংশ নয়, খালি কলমা শাহাদাত মুখে বলল বা অন্তরে বিশ্বাস করলো এতটুকুতেই সে মুমিন হবে, তার আমল থাক বা না থাক। এটা হল শৈথিল্যবাদীদের আকিদা। এর জবাব হচ্ছে এই, আল্লাহাক নিজেই বলছেন ইমান শুধু হৃদয়ের বস্তু নয়, ইমানটা আমলেরও বস্তু। প্রমাণ হল এই আয়াত। তো সালাত সিয়াম আমরা যাই করি সবগুলো ইমানের কারণেই তো করি নাকি? ইমান শূন্য আমল কি কবুল হবে? শুধু ইমান আছে আমল নেই হবে? মুখে বললেন ভাত খাবো, ভাত তো ভাত খেলাম না, পেট ভরবে? এইসব উল্টো পাল্টা খারাপ না। ইমান আছে আমি মোমেন, আমি মোমেন সারাদিন তসবি পড়লাম কিন্তু সালাত আদায় করলাম না, অর্থাৎ ইমানের যে দাবি সে কিছুই পারলাম না, ও তো হবে না। তো বিশ্বাসটুকু থাকতে পারে কিন্তু আমল তো থাকবে না। এই কারণে ইমান এবং আমল মিলিতভাবে ইমান, যখন ইমান এককভাবে কোথাও বলা হবে তার অর্থ হবে ইমান। ওলাকিন কুলু আসলাম না, এইসব জায়গাতে। আর যেখানে শুধু ইমান আসবে ওখানে ইমান আমল দুটারই অর্থ হবে, ইসলাম এবং ইমাম একই অর্থে চলে আসবে। যাই হোক, ও বিষয়টা আলাদা। এই পরীক্ষায় বহু মানুষ মুসলমান যারা ছিলেন তাদের ইমানের পরীক্ষা হয়ে গেল, কিছু মনোভাগ্য বোঝা গেল, ইহুদিরা সব সরে পড়ল। ওরা আগে মুসলমানদের সঙ্গে মিলেমিশে কাজ করতো, যেহেতু একই কেবলা ছিল, কেবলা ফারাক হয়ে গেল, ওরা আউট হয়ে গেল। ওদের থেকে পৃথক করার জন্যই কিন্তু মূলত এই ব্যবস্থা আল্লাহ নিয়েছিলেন। আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউদা নূহুন আলাইহি সালাতু ওয়াসসালাম ইয়াউমুল কিয়ামাহ ফায়ুকালু লাহু হাল বাল্লাগতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন গায়বী খবর, এগুলো তো আমরা বলতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ পাক নূহকে ডাকবেন, ডেকে বলবেন হাল বাল্লাগতা, তুমি কি তোমার জনগণের কাছে তৌহিদের দাওয়াত পৌঁছে দিয়েছিলে? ফায়াকুলু নাম, নূহ বলবেন হ্যাঁ অবশ্যই দিয়েছিলাম। ফায়ুদা কওমাহু ফায়ুকারু লাহুম হাল বাল্লাগাকুম, এইবার নূহের কওমকে ডাকা হবে, তোমাদের কাছে গিয়ে নূহ তৌহিদের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন? ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর, আমাদের কাছে নূহ কেন, কোনো সতর্ককারী আমাদের কাছে আসেনি কখন? বলেন নাউজুবিল্লাহ মিন যালিক, এত বড় হামিত কথা কেউ বলে? 950 বছর ধরে তিনি দাওয়াত দিলেন, ও তাকে বলছে কে নূহ কেন, কেউই আসেনি। তার মানে কি দেখছে জাহান্নাম সামনে, কোনো মতে মিথ্যেটা তো বলি যে বাঁচা যায়, হ্যাঁ আর নিলে তো ধরা খাওয়া লাগবে। আল্লাহ তো ক্ষমাশীল, যদি বোঝে না এরা তো দাওয়াত পায়নি অত ভেতরে মাফ করে দিই, সেই জন্য কিন্তু বুদ্ধিটা খাটাইছে যে না আমাদের কেউ দাওয়াত দেয়নি। কথা হচ্ছে বহাত কত বড় সব। এইবারে ফাইয়া কুল ইয়া নূহ মাইয়া শাহাদুলাক, এবার নূহকে বলা হয় নূহ তুমি যে বলছো আমি দাওয়াত পৌঁছে দিয়েছিলাম, তোমার সাক্ষী কোথায়? তোর উম্মত সবাই বলছে তুমি কখনোই তাদেরকে দাওয়াত দাও নাই, তুমি বলছো দাওয়াত দিয়েছিলাম, তা তোমার সাক্ষী কোথায়? বিচারক তো কাজটা সাক্ষীর উপরে বিচার হবে, তাই না? তো মহাসমস্যা সাক্ষী বাবু কোথায়? সব তো একদিকে হয়ে গেছে। এটা দিয়ে বোঝা গেল মেজরিটির সবাই যদি সত্যকে মিথ্যা বলে ওটা কখনোই মিথ্যা হবে না, মেজরিটির সবাই যদি মিথ্যাকে সত্য বলে ওটা কখনোই সত্য হবে না। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড যেটা আপনারা বলেন এটা আসলেই ভিত্তিহীন কথা। কোন কোন ক্ষেত্রে চলে আলু খাবো না বেগুন খাবো, এই ক্ষেত্রে মেজরিটি চলে, কিন্তু আলু খাবো না শরীরের মাংস খাবো এই ক্ষেত্রে চলবে? হারাম তো হারামই, কোন মেজরিটি কারবার নেই সেখানে, তো আল্লাহ আল্লাহ হারাম করে দিয়েছে, ওখানে ছেলেপিলে কেন্দ্রে মরে গেলেও হারাল করা হবে না, ঠিক না? এটি এদিকে বোঝার সমস্যা বলে দিন না বোঝার কারণে আমাদের বড় বিপদে পড়ে গেছি সবাই, এদের খোলামেলা আলোচনা করা ভালো। এইবারে নূহ তো পড়েছে বিপদে, আমার পক্ষে কেউ সাক্ষী দিচ্ছে না, উনি তো বলেন ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহা, হে আল্লাহ আমার পক্ষে সাক্ষ্য দেবেন মুহাম্মদ এবং তার উম্মত, বলুন আলহামদুলিল্লাহ। এইবারে উম্মতে মুহাম্মদ অর্থে আমাদেরকে ডাকা হবে, ফায়ুদাউনা ফায়াশহাদুনা লাহু বিল বালাগ, আমরা সবাই সেদিন বলব অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কারণ আমরা কোথায় পাইলে আমরা আল্লাহ কোরআনে পড়েছি ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন প্রত্যেক উম্মতের কাছে আমরা নবী পাঠিয়েছি এই দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহ দাসত্ব করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহ কখনো মিথ্যা বলেন না, কোরআনে কোনো মিথ্যা নাই। অতএব আমরা উম্মতে মুহাম্মদের কোরআনকে বিশ্বাস করি বলেই আজকে বলছি নূহ কশিন কালও মিথ্যাবাদী নন, তিনি অবশ্যই তার উম্মতের কাছে দাওয়া পৌঁছে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সেদিন আমাদের সবাইকে এরকম সাক্ষী দেওয়ার তৌফিক দান করেন। এটা বিরাট ব্যাপার না, এটা আমাদের জন্য একটা দারুণ রেকর্ড যে আমরাই সেদিন নবীদেরকে পক্ষ হয়ে সাক্ষী দেব, অথচ তার উম্মত তার পক্ষে সাক্ষী দিবে না। সুম্মা কালা আশহাদু আলাইকুম, উম্মত তো সাক্ষী আমরা দিলাম তো, এবার আল্লাহ পাক আমাদের নবীকে ডাকবে এই মোহাম্মদ কি ব্যাপার তোর উম্মতের সাক্ষী দিল, তুমি গেতে একমত? তো নাল্লা রাসূল বলছেন আমি তখন তোমাদের পক্ষ নিয়ে তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দেব। ইয়াকুন আর রাসূলু আলাইকুম শাহীদা, এই আয়াতের অর্থ হচ্ছে এই রসুল সেদিন তোমাদের পক্ষে সাক্ষ্য দান করবেন। সেই মহান সাক্ষীর অধিকারী হতে গেলে আমাদেরকে উম্মাতান ওয়াসাতান হতে হবে, মধ্যপন্থী উম্মত হতে হবে, চরমপন্থী নয় শৈথিল্যবাদীও নয়। সূরা বাকারা 143 আয়াত, এই বিষয়ে আমাদের তফসির আছে, তাহারিকে অনেক আলোচনা গেছে, ডিটেলস পড়তে চাইলে সেখানে দেখে নেবেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা যে কোরআন আয়াত পড়ো, যে আর চারটা বললাম, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটাই, মধ্যপন্থী মূলত হবে কোথায়? আকিদায় না আমলে? আমলে অনেক সময় ইচ্ছাকৃত ভাবে মানুষ মধ্যপন্থী হয়, মানে ঠেলানাম বাবাজি ভয় পড়ি হয়, কিন্তু আকিদা তো দেখা যায় না, ও তো ভেতরে থাকে। আকিদা যদি আপনি মধ্যপন্থী না হন তো বাহ্যিক আর মধ্যপন্থী হইতে কোনো লাভ নাই। এজন্য মধ্যপন্থী আকিদা হবে প্রথমে আকিদার মধ্যে, আকিদা যদি মধ্যপন্থী না হয় আমল নষ্ট হবে। সেজন্য এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে কেন আকিদায় মুসলমানদের মধ্যে চরমপন্থী আসলো। গত জুমাতে আইডিয়া দিয়েছি, আজকে ওটার ব্যাখ্যা ভালো করে দিয়ে শোনেন। সূরা আল আনআম 57 আয়াতে এবং সূরা ইউসুফ 40 আয়াতে কোরআনের প্রভাব দু জায়গায় এসেছে, লিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর বিধান নাই। সূরা মায়দাতে এসছে অমল্লাম এহাকুম বিমা আনজালাল্লাহু ফাওলাইকুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না সে ব্যক্তি কাফের, তারা কাফের। এই আয়াতগুলো সামনে রাখেন, এবার যে আলোচনাটা আপনার সামনে তুলে ধরবো হাদিস থেকে, এটাও সামনে রাখবেন। হযরত আলীর সঙ্গে তার শাশুড়ি হযরত আয়েশার সঙ্গে যুদ্ধ হয়েছিল, খবর রাখেন তো না, যাকে বলে উটের যুদ্ধ। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটে পিঠে উঠে এসেছিলেন যুদ্ধের ময়দানে, এজন্য ওকে উটের যুদ্ধ বলে। আসলে উনি কোনো যুদ্ধ টুদ্ধ কিছু করেন নাই, ওনাকে সামনে রাখা হয়েছিল। ঘটনা ঘটেছিল উসমানকে যখন হত্যা করা হলো, তখন মুসলমানদের মধ্যে দুটো দল হয়ে গেল। একদল বললেন আগে ওসমান হত্যার প্রতিশোধ নিতে হবে, আর একদল বললেন আগে খলিফা নির্বাচন করা হোক, প্রতিশোধ তো তিনি নেবেন, তিনি তাকে ঠান্ডা হয়ে দুদিন বসতে দাও, তারপরে তিনি বিচার করবেন। এই দুটো গ্রুপ হয়ে গেল, হয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এই দুই গ্রুপের ঝগড়াটাই পরবর্তীতে উটের যুদ্ধ, সিফিন যুদ্ধের রূপ ধারণ করল। আলীর দলের 16,000 তরুণ যুবক তারা আলীর দল থেকে বেরিয়ে গেল, তারা আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, তারা কিন্তু আলীর পক্ষের লোক ছিল। আলী তো মহা ফাঁপড়ে পড়ে গেলেন, এটা ছেলেবেলে কে বুঝাবে। উনি বললেন দেখো তোমাদের কথা ঠিক, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, এটা তো কোরআনেরই কথা, কিন্তু ব্যাখ্যা তোমরা ভুল বুঝছো। লাবুদ্দামিন ইমারাতিন বিররাতান কানাত আও ফাজিরাতান, শাসন ক্ষমতায় ভালো মানুষও আসতে পারে, মন্দ মানুষও আসতে পারে, মন্দ মানুষ আসলেও তোমাদের কিছু উপকার হবে, একবার ক্ষতি হবে তা না, সেও তোমাদের রাস্তাঘাট তো করে দিবে, রাষ্ট্র সীমান্ত তো রক্ষা করবে, দেশের আরো অন্যান্য বহু কাজ আছে সেগুলো তার সে করবে। তাই বলে সবাই যে একেবারে ফ্রেস্তার মতন ভালো মানুষ আসবে, এই চিন্তাটা ভুল। মেনে চলাটাই আমাদের দায়িত্ব, বিদ্রোহ করাটা আমাদের দায়িত্ব নয়। কে শোনে কার কথা? ওরা বলে যার সঙ্গে আলীরই মাথা গরম হয়ে গেছে, আমরা ঠিক আছে। কথা হচ্ছে ওস্তাদকেই অনেক সময় মানুষ পাগল বলে না, আজকালের যুগটা হয়েছে ছাত্ররাই ওস্তাদকে উল্টে পাগল বলে। বাপ বুড়ো হলে এই ছেলেটা কি বলে, আরে ওইসব বাদ দাও, ওইসব ব্যাকডেটেড লোক মানুষদের কাজ হবে না, বাপ বুড়ো তো বুড়োই, ও কোনো কাজেই নাই। এরকম অবস্থা সেই যুগেও ঘটেছে, ছোট ছোট ছেলেপিলে 15-20 বছর করে বয়স, তারা আলীর মতন মানুষকে মিথ্যাবাদী বলে বেরিয়ে গেল, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, যুদ্ধ একেবারে মুখোমুখি হয়ে গেছে নাহরওয়ানে। রাইসুল মুফাসসিরিন, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির যিনি, সাহাবীদের মধ্যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন হে আলী, এতগুলো মানুষ আজকে মারামারি করব, নিশ্চয়ই অনেকে তো মারা যাবে, তাই না, মুসলমানই মরবে, আপনি আমাকে অনুমতি দিন আমি একবার একটু চেষ্টা করি আর তাদের সঙ্গে কথা বলে বোঝানো যায় কিনা। আলী বলেন যাও, তবে কোরআন দিয়ে বুঝিয়ে লাভ হবে না, ওরা কোরআনের ব্যাখ্যা বহু জানে, তুমি হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করো। হ্যাঁ হে খলিফা, আমি তাই করবো। এবার তিনি তাদের কাছে গেলেন, যে ওদের সঙ্গে বসলেন, বল তো তোমাদের কি অভিযোগ খলিফার বিরুদ্ধে? বলে আমাদের অভিযোগ তিনটা, এক, তিনি দিনের ব্যাপারে মানুষকে সালিস নিযুক্ত করেছেন। আলীর পক্ষে একজন ছিলেন, বিপক্ষে একজন ছিলেন, উনি বললেন মারামারি করার চাইতে সালিস মীমাংসা করাই ভালো, এটা আমরাও তো বলি, তাই না, উনি সেটাই বললেন, তোমরা মারামারি না করে আপোষে মীমাংসায় বসো, মিটমাট করার চেষ্টা করো, এটা আলীর বড় অপরাধ হয়ে গেছে। ওরা বলল আল্লাহর কিতাব থাকতে দিনের ব্যাপারে মানুষকে কেন সালিস মানা হলো, আর যারা যুদ্ধে হেরে যাচ্ছে উনি তাদেরকে কাফের বলছেন না, উনি তাদেরকে দখল করে গনিমতের মাল হিসেবে ব্যবহার করছেন না, তাদের মানব সম্পদ লুট করছেন না, কারণ যুদ্ধ হলে পরাজিত পক্ষ হয় মুমিন হবে, তাহলে তার রক্ত হালাল করা যাবে না, আর সে কাফের হবে তাহলে তার রক্ত হালাল, তার বউ হালাল, তার টাকা পয়সা সবই হালাল। আলী দেখা যাচ্ছে লড়াই করছেন মুসলমানের সাথে, অথচ তাকে উনি কাফের বলছেন না, তার গনিমতের মাল লুট করছেন না, তাহলে উনি এর কি ব্যাখ্যা দিচ্ছেন? অতএব আলী যেহেতু প্রতিপক্ষকে কাফের বলছেন না, তাদের মালামাল গনিমত হিসেবে গ্রহণ করছেন না, সেহেতু আমরা আলীর এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। তিন নম্বর হলো এই, সালিস করার সময় উভয় পক্ষের তো সম্মতি লাগে, তাই না, তো আলীর পক্ষে আলী নিজের নামের শুরুতে আমিরুল মোমিনীন লিখলেন না, শুধু আলী ইবনে আবু তালেব লিখলেন। তাহলে তো উনি আমিরের পদ থেকে পদত্যাগ করে দিয়েছেন, অত ওনার অধীনে আর থাকা যাবে না, উনি এখন সাধারণ মুসলমানের মতন হয়ে গেছেন। ইবনে আব্বাস তিনটে অভিযোগ শুনলেন, বলে আচ্ছা আমি যদি তোমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এর জবাব দিতে পারি তাহলে কি তোমরা মানবে আমাদের কথা? হ্যাঁ অবশ্যই মানব, আমরা তো পাক্কা ধার্মিক লোক, তো কোরআন হাদিস মানব না তো চলবে কম করে, মানব বলেন দেখি। তখন উনি একটা একটা জবাব দিলেন। প্রথম প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু লা তাকতুলু সাইয়্যিদা ওয়া আনতুম হুরুম, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিন মিনান নাম ইয়াহকুমু বিহি যাওয়া আদলি মিনকুম, সূরা মায়দা 95 আয়াত। আল্লাহ বলেছেন হজের সময় উমরার সময় সব মারা তো নিষেধ, এ তো আপনারা সবাই জানেন, কিছু মারা যায় না। তো যদি কেউ এহরাম পরা অবস্থায় কোনো শিকার করে, ধরেন খরগোশ মারল বা হরিণ মারল, যদি মেরে বসে তাহলে তার কাফারা দিতে হবে। কাফারা কি দিতে হবে? একটা দুম্বা দিতে হবে, দম কোরবানি করতে হবে। এখন এই কোরবানির পশুটা কেমন হবে, কেমন মানের হবে, কেমন গঠনের হবে, কেমন দামের হবে, এইটা নির্ধারণ করার জন্য তোমরা দুজন সালিস নিয়োগ করো, যাওয়া আদল মিনকুম, যারা ন্যায়নিষ্ঠ হবে তোমাদের মধ্যে। কারণ ছোট একটা বড় কিছু মেরেছি, ছোট্ট একটা বাচ্চা দিয়ে দিলাম তো হবে না, তো যেমন মেরেছি তেমন দেওয়া লাগবে। হিসাবটা যদি আমি করি, যেহেতু আমি মেরেছি আমি তো সস্তার চেষ্টা করবো, তাই না, যাতে কম দামের হয়। এজন্য আল্লাহ বলছেন তুমি না, তোমাদের মধ্যে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি হিসাব করবে কি ধরনের, কত ওজনের, কত মানের, কত সুন্দরের সৌন্দর্যের অধিকারী একটা দুম্বা দেওয়া যায়, তোমরা সেটা বিচার করবে। আর একটা প্রশ্ন আয়াত তুলে ধরলেন, সূরা নিসা 35 আয়াত, যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, তো প্রায় হয় আমাদের মধ্যে, সেক্ষেত্রে তোমরা কি করবে? যদি চরমপন্থা চলে যায় যার সাড়াসাড়ি হওয়া ছাড়া উপায় নাই, এক্ষেত্রে আল্লাহ বিধান ওয়াইন খিফতুম শিকাক বাইনহুমা ফাবাসু হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা, যদি তোমরা মনে করো যে দুজনের মধ্যে আর বিভক্তি চূড়ান্ত হয়ে যাচ্ছে, আর কোনো মতে ঠেকানো যাবে না, তখন তোমরা স্বামীর পক্ষে দুইজন, একজন সালিস, আর স্ত্রীর পক্ষ থেকে তার অভিভাবকদের মধ্য থেকে একজনকে সালিস নিয়োগ করো, দুজনে বসে চূড়ান্তভাবে মীমাংসা করুক যেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা ছিন্ন না হয়, মিটমাট করার চেষ্টা করো। এবার উনি বললেন দেখো হে বিদ্রোহীরা, তোমাদের কাছে আমার আপিল, তোমরাই এখন বলো আল্লাহ যেখানে মানুষকে সালিস নিযুক্ত করলেন, একটা খরগোশ মারার বিনিময় কতটুকু দিতে হবে তা নির্ধারণ করার জন্য, তা তোমরাই বলো একটা খরগোশের যার দাম সিকি দিরহামও হবে না, একটা খরগোশের জীবনের চাইতে মানুষের জীবনের মূল্য কি কম? তখন বললে তা তো ঠিকই, একটা মানুষ যদি মরে যায় যুদ্ধ করতে গিয়ে তো খরগোশ দশটা মল্লি ব্যক্তি যায় আসে, তোমরা হ্যাঁ ইবনে আব্বাস আপনার যুক্তি আমরা মেনে নিলাম, একটা গেল। এরপরে দ্বিতীয় প্রশ্ন তোমরা বলছ যে উনি কেন বিরোধী পক্ষকে গনিমতের মাল হিসেবে গ্রহণ করছেন না? তখন ইবনে আব্বাস বললেন দেখো সূরা আহজাব 5 আয়াতে আল্লাহ পাক বলছেন আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। শোনো, আল্লাহ বলছেন নবী মুমিনদের সকলের চাইতে আওলা, অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তি, সমস্ত উম্মতের উপরে নবীর গুরুত্ব সবচেয়ে বেশি, আর তার যারা স্ত্রী উম্মাহাতুহুম মুমিনদের মা, তা আয়েশা কি নবীর স্ত্রী নন? বলে হ্যাঁ অবশ্যই। তিনি কি আমাদের মা নন? তাহলে অবশ্যই। তোমরা কি চাও আলী এবং আয়েশার যুদ্ধে আয়েশাকে গনিমতের মাল হিসেবে লুট করে নিতে? তাহলে কি সম্ভব? তোমার তো তাই তো বলছো, মাকে লুট করব, মায়ের সম্পদ দখল করব, তো না তা তো হবে না। তাহলে এটা তো সারেন্ডার হয়ে গেল। তিন নম্বর বললেন, তোমরা বলছো আলী তার নামের প্রথমে আমিরুল মোমিনীন নামটা লকবটা বাদ দিয়েছে, অর্থাৎ আমির নাই। তাহলে তোমরা এবার বলো, হুদাইবিয়া সন্ধির সময় যখন আল্লাহ রসুল মক্কার কাফেরদের সঙ্গে সন্ধি করেছিলেন, সেখানে তারা বলেছিল সোহেল বিন আমর যিনি ওই পক্ষের আলোচক ছিলেন, বলেছিল হে মোহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তো কাফের তারা বলবে না, তুমি যে নবী এটাই যদি আমরা মানতাম তো তোমার সঙ্গে যুদ্ধ কিসের? তুমি যদি মে মোহাম্মদিন রসুলিল্লাহে এই কথা চলবে না, তুমি লেখো মে মোহাম্মদিন আবদুল্লাহে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এটা লিখতে পারো, তুমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এটা লিখতে আমাদের আপত্তি নাই, কিন্তু তুমি আল্লাহ রসুল মোহাম্মদ লিখবে এটা আমরা লিখতে দেব না, কারণ আমরা তোমাকে রসুল হিসেবে মানি না। তখন আল্লাহ রসুল বললেন, আলী, আলী তো লেখক ছিলেন সেদিন, তুমি কোথায় লেখা রসুলুল্লাহ কেড়ে দাও তো, উনি তো লেখাপড়া জানেন না, কোথায় কি লিখতে বলতে পারে নাকি। তো আলী বলছে আমার জীবন থাকতো রসুলুল্লাহ কাটতে পারবো না, মহা সমস্যা। শেষে বলছে আমাকে দেখাই দাও না কোন জায়গায়, দেখাই দাও। তো দেখাই দিলে উনি ওটা মুছে দিলেন, কেটে দিলেন। তখন আলোচনা শুরু হলো, তো আল্লাহ রসুল যদি নিজে তার রসুলুল্লাহ নামটা কেটে দিতে পারেন, তো মীমাংসার স্বার্থে আজকে আলী তার নামের শুরুতে আমিরুল মোমিনীন নামটা কেটায় কোনো দোষ আছে? তখন বলতে তা তো সমস্যা, তার মেনে নিতে হয় বাধ্য। তো তিনটায় মেনে নিল ওরা, মেনে নেওয়ার পরে এই ষোলো হাজার লোকের মধ্যে বারো হাজার লোক ব্যাক করে চলে আসলো আলীর পক্ষে। আলহামদুলিল্লাহ বলবেন না, আপনারা তো বারো জনে ফিরবেন না, এমন জিদ যে যে দল করে ওই দলে সে অন্ধভক্ত, যে যে রাজনৈতিক দল করে তার নেতা নেত্রীর কোনো দোষই নাই, ফেরেশতার উপরে কিছু। অথচ এই তিনটা যুক্তিতে তারা মেনে নিয়ে ষোলো হাজারের মধ্যে বারো হাজার ব্যাক করলো, কিন্তু চার হাজার যে দিলোক থেকে গেল তাদের সঙ্গে যুদ্ধ হলো। এই ঘটনাটা আমাদের সবারই জানা ভালো। অতি গোঁড়ামী জিদ হটকারিত হয় কখন? যখন অজ্ঞতা থাকে, জানা থাকে না। যখন তারা জেনে গেল বিষয়টা, তখন কিন্তু তারা অনেকেই, অধিকাংশই বরং ফিরে আসলো। আজকেও যারা আমাদের মধ্যে এই চরমপন্থী চিন্তাধারার মধ্যে আছে, মনে করছে এই মুসলমান যেহেতু আল্লাহর হুকুম মেনে কাজ করছে না, আলীকে যে দোষে দোষী করেছিল আমরাও আমাদের সরকারকে সেই দোষে দোষী করছি না? আমাদের সরকার তো ইসলামের আইন জারি করে না, ঠিকই তো আমরা সবাই জানি, সবাই মানে সরকার নিজেও স্বীকার করে, সুদের আইন চলতেছে, ঘুষের আইন চলতে, ঘুষরা কাজই নেই, ঘুষ এদেশে ফরজ, মুখে যতই বললো ওটা হারাম আসলে ফরজ এটাই চলছে, সরকার নিজেও জানে যে সব ঘুষ করে দল সব, কিন্তু কি করবে, মানুষের আকিদা তো চেঞ্জ হচ্ছে না, আল্লাহর ভয় তো নাই। সেজন্য আমাদের এই বিষয়টা জানতে হবে যে আমাদের সে যুগের সঙ্গে দেড় হাজার বছর আগের একটা ঘটনা বলছে আপনাদের সামনে, মনে হচ্ছে কালকের ঘটনা, আমাদের চরিত্রের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে না। আজকে ছোট ছোট ছেলেবেলে কত যে পণ্ডিত, আলেম আলমার কোনো মূল্যে দেশে এখন নাই, সব বুদ্ধি ওদের কাছে আছে। এজন্য পিছনের ঘটনা আমি হাদিস থেকে তুলে ধরলাম, এটা সবার জানানোর উদ্দেশ্যে, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে আমাদের আকিদার ক্ষেত্রে আগে মধ্যপন্থী হতে হবে, যেন ভুল না করি, কবিরা গুনাহগার ব্যক্তি কাফের তার রক্ত হালাল, এটা হলো খারেজি আকিদা। কবিরা গুনাহগার ব্যক্তি পাক্কা মুমিন, এটা হলো মুরজিয়া আকিদা। আর কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয় কিন্তু গুনাহগার, এটা হলো আহলে হাদিসের আকিদা, আহলে সুন্নাত জামাতের আকিদা। এই তিনটা আকিদার মধ্যে মধ্যবর্তী আকিদা হচ্ছে আহলে হাদিস এর আকিদা, যে কবিরা গুনাহ করলেও সে ব্যক্তি কাফের হবে না, সে ব্যক্তি গুনাহগার হবে। এটা যদি আমরা মেনে নেই তাহলে অন্ততপক্ষে মসজিদ মুসল্লিরা সব কল্লাগুলো থাকবে, আমাদের কল্লা একটা থাকবে না, কবিরা গুনাহ করেনি এমন মুসল্লি নেই কেন? এটা করলে সমাজ রক্তগঙ্গ হয়ে যাবে, এবং সরকারও যদি এই আকিদার লোক হয়ে যায় তাহলে দেশে কোনো মুসলমান থাকবে না। বিদেশিরা চাচ্ছে এই চরমপন্থী খারেজ আকিদাটা উস্কে দিয়ে জান্নাতের রঙিন স্বপ্ন দেখে তরুণ ছেলেগুলোকে উস্কে দিতে। কারণ বার্ধক্য বয়সে বা যুবক পূর্ণ যুবক হয়ে গেলে তখন কিন্তু ছেলেপিলা তো ঝাঁপ দেয় না, ঝাঁপ দেওয়ার বয়স হচ্ছে এই 16 থেকে 25 বছর বয়সের মধ্যে, তাই না? যেন আমাদের নেতারা কাদেরকে মিছিল করে, আপনাকে ডাকে ছেলেপিলি ডাকে, এদের দিয়ে কাজ হয়, এদেরকে যেদিকে খেপাবেন ওরা সেদিকে খেপবে, ডানিবার তাকায় না। এই জন্য বহু আগে হাদিস এসছে এই বিষয়ে, তোমাদের সামনে এমন একটা দিন আসছে যখন হাদিসুল আসনান অল্প বয়সে ছেলেপিলি তোমাদের সামনে বের হবে, তারা খুব কোরআন তেলাওয়াত করবে, তারা খুব সালাত আদায় করবে, তারা খুব সিয়াম পালন করবে, তোমাদের সেই বড় বড় মুসল্লি হবে। মনে রেখে দেবো ওদের ইসলাম ওদের কন্ট্রোলে অতিক্রম করে না, সাবধান থেকো তোমরা, কারণ এই বয়সটা হুজুগের বয়স। এইভাবে হুজুগ দিয়ে এদেরকে খেপিয়ে দিচ্ছে কারা? তাদেরকে ধরার সবার বাইরে তারা, টাকা দিচ্ছে কারা, অস্ত্র দিচ্ছে কারা, আমরা সব বুঝতে পারি কিন্তু বলতে পারি না, সরকার সবই বুঝে কিন্তু ধরতে পারে না, ধরলে তো সমস্যা, ধরলে নিজের গদা নিজের গদি থাকবে না। কারণ আমাদের তো হুঁশিয়ার হতে হবে, আমাদের দায়িত্ব আমাদের ছেলেদেরকে হুঁশিয়ার করা, বাপ হিসেবে চাচা হিসেবে মুরব্বী হিসেবে শিক্ষক হিসেবে আমরা যারা বড়, যারা মুরব্বী, আমাদের তো দায়িত্ব আমাদের বাচ্চাদেরকে রক্ষা করা। আজকে বড় বড় ঘরের ছেলেরা সব হয়ে যাচ্ছে চরমপন্থী সন্ত্রাসী, দেখছেন এগুলা সব টুপি দাঁড়িয়ালা, এই যে ব্যাপারটা হচ্ছে, আসলে ইসলামটাকেই এখন জঙ্গি ধর্ম হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, কি মারাত্মক একটা কারসাজি চলছে। এই বিষয় থেকে আমাদের সাবধান হওয়া দরকার। এই জন্য আকিদার ক্ষেত্রে আগে মধ্যপন্থী হন, ইনশাল্লাহ জীবনটাই মধ্যপন্থী হবে। এরপরে আসেন, এবাদতে মধ্যপন্থী হওয়া, এটা আমাদের অনেকের মধ্যে নাই, অনেকে তো এবাদত করি না, পার্সেন্টেজ করলে দেখা যায় যে কেউ শুধু শুক্রবার সালাত আদায় করে, পাঁচাত্তর সালাত আদায় করে, লোকসংখ্যা দিন দিন কমে যাচ্ছে না। আর এখন এই ধরাধরি হচ্ছে তো ভয় এক তরুণ ছেলের মসজিদে আসে না। এবাদতে মধ্যপন্থী হওয়া জরুরি কিভাবে? আপনারা হয়তো বলবেন যত বেশি বেশি ইবাদত করো তত বেশি বেশি নেকি পাবো, কথা তো ঠিকই, এ কথা ঠিক নয়। এই বিষয়ে একটা মূলনীতি হচ্ছে এই, হাদিসটা সবার মনে রাখা ভালো, قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم ما تطيقون فوالله لا يمل الله حتى تملوا رواه البخاري। তোমাদের উপরে অপরিহার্য হল যতক্ষণ তোমাদের শক্তিতে কুলায় ততক্ষণ ইবাদত করো, আল্লাহর কসম তিনি কখনোই বিব্রত বোধ করেন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত বোধ না করো, অর্থাৎ যতক্ষণ আপনার ক্লান্তি আসবে আপনি সালাত বন্ধ করে দেবেন, বাইরে যাবেন আবার উজু করবেন, টুলি টুলি করে স্মার্ট হবেন, আবার ইবাদত শুরু করবেন, আপনার শক্তিতে না কুলালে আপনি ইবাদত করবেন না। দেখেন না অধিকাংশ মসজিদে রমজানের সময় কি বিপদ ঘটে যায়, আমরা 8 রাকাত পড়ি আর 3 11 রাকাত, তাই 1.5 ঘন্টা লাগে, তাই দেখা যায় মুসল্লি 10 দিন হয়ে গেলে কেউ 5 দিন হয়ে গেলে আস্তে আস্তে কমতে শুরু করে দেবে। আর যারা 33 রাকাত পড়ে তাদের উপায়টা কি, 20-এর আগে পিছে সব মিলিয়েছিলে এসার টেসার সব ধরে 33 রাকাত নাকি হয়, এত উঠা বসা করা কি কারো পক্ষে সম্ভব, কতজন যাবে সেখানে? তবুও যায়, কোরআন বুঝুক আর না বুঝুক হাফেজরা তো পড়ে যাচ্ছে, আগে এক্সপ্রেস সার্ভিস আকার ওকার ঠিক ঠিকানা চলে যাচ্ছে, মানুষের ধারণা যে শুনতে পারলে হাজিরা দিতে পারলে নেকি হবে না, যতক্ষণ আপনার মধ্যে স্পৃহা না থাকবে আপনার এই ইবাদতে নেকি নাই, আপনাকে বুঝতে হবে, মনের মনোযোগ দিয়ে আপনাকে কেরাত শুনতে হবে, মনোযোগ দিয়ে সালাত আদায় করতে হবে, এটাই হচ্ছে মধ্যপন্থা। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চান তোমাদের সহজ বিষয়টা, কঠিন বিষয়টা আল্লাহ চান না, বান্দাজনের সহজভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহ এটাই পছন্দ করেন। বেশি বেশি করে তুমি আল্লাহকে খুশি করবে না, শুধু রাকাত গণনার মধ্যেই নেকি নাই, রাকাত কেমন আন্তরিকতার সঙ্গে হচ্ছে এটার মধ্যেই নেকি নির্ভর করে। একটা উদাহরণ দিলে আরো সহজ হবে, মানে আনাসিন কল রাসূলুল্লাহ কল যা তিনজন যুবক একদিন আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে এলেন, তাদের কক্ষগুলোর সামনে এসে আল্লাহ রসুলের ইবাদত কেমন ছিল জিজ্ঞাসাবাদ করলেন। তারপরে ওরা নিজেরা বসে বলছে আসলে আল্লাহ রসুলের তো আগে বুঝে সব গোনা মাফ, উনি একটু ইবাদত কম করলেও সমস্যা নাই, কান হাম তাকাল্লুহা। আবার আল্লাহ রাসূলের ইবাদত খুব কম মনে করলো ওরা, এত অল্প ইবাদত করি উনি একেবারে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, হতে পারে। উনি তো নবী, তার বিষয়টা আলাদা। আমরা কিন্তু প্রায় বলি কথাটা, উনি নবী আর আমরা তো সাধারণ মানুষ না, তিনি আমাদের নবী, মানুষের নবী, তিনি ফেরেশতাদের নবী ছিলেন না। মানুষের যাতে কষ্ট হয় ওনারও তাতে কষ্ট হয়। একজন বলল আমি আর কখনোই সালাত ছাড়ব না, দিন রাত খালি সালাতের মধ্যেই থাকব। একজন বলল আমি এক দিন রাত মানে আপনি প্রতিদিন সিয়াম রাখব, একদিনও সিয়াম ভাঙব না। আরেকজন বলল আমি কখনোই বিবাহ করব না, বিয়ে শত ফেতনা। এই কথা নিজেরা বলাবলি করছে, আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে আসতে বলল কে গো এই কথাগুলো কে বললে তোমাদের মধ্যে, তোমরাই বলছিলে? তাহলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল আমরাই বলছিলাম। শুনে রেখো ইন্নি লা আখশাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, ওয়া আলামুকুম, দিন সম্পর্কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞ। আনা উসাল্লি, আমি সালাত আদায় করি, ওয়া আসুমু, সিয়াম পালন করি, ওয়া তাযাওয়াজুন নিসা, বিবাহ করেছি। অতএব ফমান রাগিবা আন্নি ফমান রাগিবা আন সুন্নতি ফালা ইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই রীতির বিপরীত করবে সে আমার দলভুক্ত নয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এদের কি বোঝা গেল? সালাত আদায় করবে একটানা নয়, সময় মতো করবেন, সিয়াম রোজ হবে না, সুন্নত নিয়ম অনুযায়ী যে নিয়ম সেভাবে করবেন, সারা বছর সিয়াম পালন করা যাবে না। আবার বিবাহ সাথী বন্ধু হয়ে তুমি সন্ন্যাসী হবা, এটা হবে না। বিয়ে সাথী করতে হবে, তার মধ্যে থেকেই তোমাকে দিন পালন করতে হবে। তুমি পরীক্ষা দেবে না খালি পাশ করবা, এটা তো হবে না। তো পরীক্ষা দিয়ে তবে তো পাশ হবে। এটাই হলো ইবাদত, এটাই হলো মধ্যপন্থী ইবাদত। বাড়াবাড়ি করলেই সেটা চরমপন্থী ইবাদত হয়ে যাবে। এখানে একটা হাদিস মনে রাখবেন আপনারা, আন আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তাগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, রাওয়াহুল বুখারী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দেখো যে ব্যক্তি আমাদের সঙ্গে সালাত আদায় করে, আমাদের মতোই সালাত আদায় করে, যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা বলে বিশ্বাস করে, যে ব্যক্তি আমাদের জবাহকৃত পশু খায়, সে ব্যক্তি মুসলিম। মনে থাকবে তো? যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কেবলার দিকে ফিরে কেবলা নির্ধারণ করে, এবং যে ব্যক্তি আমাদের জবাহকৃত পশুর গোশত খায়, ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি কিন্তু মুসলমান। আল্লাযী লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জিম্মা আল্লাহর কাছে, তার জিম্মা তার রসুলের কাছে। ফালা তাগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, অতএব আল্লাহর জিম্মার উপরে তোমরা হস্তক্ষেপ করো না। কি বোঝা গেল? একজন লোক যদি কবিরা গুনাহ করে, যদি সে সালাত আদায় করে এবং আপনার সঙ্গে কেবলা কেবলা মিল হয়, সে যদি জবাহকৃত পশুর গোশত খায়, আপনি তাকে কাফের বলতে পারবেন কি? এই হাদিস কি বলছে আপনাকে? আপনি তো কবিরা গুনাহ করে তাকে হত্যা করতে পারেন না, তার রক্ত হালাল করতে পারেন না। বুখারী শরীফের হাদিসকে অগ্রাহ্য করে কোনো মানুষ কি মুসলমান থাকতে পারে নাকি? অত হিসাব করে পা ফেলতে হবে। বাচ্চাদের তরুণদেরকে বলতে সাবধান হয়ে যাও, কথাবার্তায় আমাদেরকে মধ্যপন্থী হতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর স্বরের চাইতে নিজের স্বর উঁচু করো না, তাহলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। হাদিসে এসেছে এইভাবে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুমিনু গিররুন করিম আল ফাজিরু খিবুন লাঈম, মুমিন যারা হয় তারা সরল সিধা হয়, দয়ালু হয়, আর দুষ্ট যারা হয়, ফাজের যারা হয়, তারা ধূর্ত হীন চরিত্রের লোক হয়। তিনি বলছেন লা ইয়াদখুলু জান্নাতা আল ফাহিশুল বাদি, যারা ফাহিশা কথা বলে সবসময়, এই সমস্ত লোকগুলো কখনই জান্নাতে প্রবেশ করবে না। দুর্ভাগ্য বাংলাদেশের রাজনৈতিক নেতারা পরস্পর রক্ত খাচ্ছে প্রতিদিন, ধর্মীয় নেতারাও পরস্পর রক্ত খাচ্ছে প্রতিদিন, কারো জবানে কোনো হিসাব নিকাশ না। যারপর রাগ হয়ে গেল, তার বিরুদ্ধে ফেসবুক চলল। ফেসবুক হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা, গালি গালাজ, অপবাদ, তোহমত, যত মিথ্যা যত বাজে সব ওখানে ভর্তি করা হয়। করছি আপনি, করছেন আমি, এই তো অবস্থা। এগুলো সবই কিন্তু আল্লাহ রেকর্ডে চলে যায়, তাই না? ওয়াইলুল্লিকুল হুমাজাতিল লুমাজা, ধ্বংস হলো ওই সব লোকের জন্য যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে। আমরা কিন্তু এই দলে ভুক্ত হয়ে যাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু তাই নয়, বড় আলেম ওলামা পীর মাসা এক নামধারীরা আহলে হাদিসের নামে যে সমস্ত বাজে কথা বলছে কয়েকদিন পত্র পত্রিকায়, যারা টিভি দেখেন তারা প্রায় দেখতেছেন, আর তাহারিক দেখাচ্ছে ঘন ঘন, তাই না? এই যে কত বড় মিথ্যাচার করছে, এদেরকে আল্লাহ হিদায়ত করুক, কি বলবো এদেরকে? আর আমরা তাহারিক জীবনে ওরা পড়ে দেখেনি, কিন্তু ওটাকেই সহকার হচ্ছে। এটা যেন মনে ভাবখানে যেন সন্ত্রাসী পত্রিকা। আলেম ওলামারা লাগাম ছেড়া কথা বলা শুরু করে দিয়েছেন, ওহাবি, মওদুদি, লামুজাবি, সালাফি, এক চারা বলে যাচ্ছেন পত্রপত্রিকাগুলোতে। আমরা সবার উদ্দেশ্যে বলছি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যারা আছো, সাবধান, তোমাদের জবান সাবধান করো, তোমরাই একটা চরমপন্থী। শুধু ওই জিএমবিরা চরমপন্থীরা, তোমরাও চরমপন্থী, কারণ তোমরা এসব বাজে কথা বলো বলেই মানুষ আরো খেপে যাচ্ছে। সমাজে মধ্যপন্থা বজায় রাখতে গেলে সর্বশ্রেণীর মানুষকে মধ্যপন্থী আচরণে অভ্যস্ত হতে হবে। রাজনৈতিক নেতাদেরকেও জবান সামলে কথা বলতে হবে, পরস্পরের বিরুদ্ধে হিংসা প্রতিহিংসা ছাড়তে হবে। আলেম ওলামাদেরকেও পরস্পরের বিরুদ্ধে হিংসা প্রতিহিংসা ছাড়তে হবে। পরস্পরের ভাই ভাই হওয়ার জন্য মধ্যপন্থী আচরণ প্রত্যেকের জন্য জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে মধ্যপন্থী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই দেশকে চরমপন্থী এবং শৈথিল্যবাদী উভয় প্রকার মানুষের হাত থেকে যেন সত্যিকার অর্থে মধ্যপন্থী আচরণে অভ্যস্ত মানুষগুলোকে আবার যেন আল্লাহ পাক আমাদের সামনে এনে দেন। আমরা সেই রহমত আল্লাহ কাছে কামনা করছি, নইলে এদেশ কশ্চিন কালো টেকাতে পারবেন না। রাইফেল দিয়ে, গুলি দিয়ে কশ্চিন কালো সমাজকে সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার আকিদা এবং বিশ্বাসের পরিবর্তন ঘটানোর সম্ভব না হয়। যদি আমরা অন্যায়ভাবে কারোর সম্পর্কে চিন্তা করি, অন্তরের খবর আল্লাহ দেখেন, তাই না? দুনিয়ার আদালতে হয়তো আমি পার পেয়ে যাবো, আল্লাহর আদালতে আপনি বাঁচতে পারবেন না। টুপি দাঁড়িয়ে কশ্চিন কালো আপনাকে জান্নাতে নেবে না যদি আপনার আকিদার যদি মধ্যপন্থী না হয়। অত হে ওলামা, ওলামা মশায়েকের দল, সাবধান হয়ে যাও। লামুজাবি বলে কখনো তোমাকে আর গালি দিও না। কখন মোরা আমরা কি, আমরাই ভালো জানি কোরআন হাদিস সম্পর্কে লেখাপড়া করার আগে। ঠিক অমনি করে রাজনীতির লোকদেরকে বলছি, তোমরা এই দেশের সর্বেসর্ব নাও, সাধারণ মানুষের ভোট দেয় বলেই তোমরা নেতা হতে পেরেছ। অর্থাৎ সাধারণ মানুষকে সন্দেহ করে ঘরে ঘরে যে প্রতিদিন রাত্রে সবসময় যে তল্লাশি করবা, আর নিরীহ মানুষকে ধরে ধরে নিয়ে জেল খাটাবার, মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেবা, আর যেখানে শগুন পড়ে কিছু শো নেয় না, শগুন কি এমনি এমনি ওঠে? যেখানে পুলিশ ঢোকে সোনা মেরিকে ওঠে না। ফলে দেশটা শেষ হয়ে গেলে একেবারে, আতঙ্কের দেশ পরিবর্তন হয়ে পরিণত হয়ে গেছে। আমরা এই আতঙ্ক থেকে বাঁচতে চাই। সর্বসাধারণকে আমরা সাবধান করছি, আপনারা চরমপন্থী হবেন না, শৈথিল্যবাদী হবেন না, দয়া করে আল্লাহকে ভয় করেন, মধ্যপন্থ হন। প্রশাসনে যারা আছেন তাদেরকেও বলছি, এদেশ আপনাদের দেশ, প্রশাসনে আছেন, আপনারা যদি মধ্যপন্থী না হন তাহলে মধ্যপন্থী এদেশের মানুষ হবে না। সব ভীত সন্ত্রস্ত করে জনগণকে আপনারা কশ্চিন করে এদেশে শান্তি কায়েম করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে মধ্যপন্থী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।